إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بغداد জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত অনন্তবালা শাহি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ থেকে দ্বীনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে অত্র এলাকার আমার এতগুলো দিনদার সালেহীন ভাইদের চেহারার দিকে তাকানোর এবং কোরআন কারিমের কয়েকটি আয়াতে কারিমের সংক্ষিপ্তভাবে তাফসির করার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে বসে থাকার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার যে সকল ভাইরা বাহিরে রাস্তায় বা দোকানে আশেপাশে আছেন, সকল ভাইদেরকে অনুরোধ করব, আজকের জন্য আমরা আপনাদের মেহমান, মেহমানের সম্মান করা একজন মুমিনের দায়িত্ব ও কর্তব্য। এজন্য অল্প সময়ের জন্য কোরআনে কারিমের মাহফিলে রাস্তাঘাটে না থেকে, দোকানে বসে না থেকে প্যান্ডেলের ভিতরে চলে আসার জন্য অনুরোধ করব। যে সকল ভাইয়েরা ভিতরে আছি, আমরা ফাঁকা জায়গাগুলো বন্ধ করে একটু সামনের দিকে চলে আসি। আজকে কি শীত বেশি না কম? আজকে শীত কম, তা আলহামদুলিল্লাহ। তাহলে তো আজকের ক্লাস সারা রাত চলতে পারে নাকি? ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই এলাকার ভাইয়েরা আলহামদুলিল্লাহ কোরআনকে খুব মহব্বত করেন, কোরআন শোনার জন্য, কোরআনে কারিমের তাফসির শোনার জন্য আলহামদুলিল্লাহ ভাইয়েরা সারা রাত বসে থাকতেও রাজি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের মুহিব্বিন বানিয়ে দিন, কোরআনে কারিমের আমলকারী বানিয়ে দিন। আরেকটা বিষয় উপলব্ধি করেছি যে আমাদেরকে কিন্তু সব জায়গায় সব মাহফিলে দাওয়াত দেয় না, তো যেখানে দাওয়াত দিয়েছেন যেহেতু এই এলাকার ভাইয়েরা, তো বুঝতে পেরেছি যে এই এলাকার ভাইয়েরা কোরআনকে মহব্বত করেন, সুন্নাকে মহব্বত করেন। কারণ আমরা কোরআন এবং সুন্নার বাহিরে কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী এগুলা বলি না ওয়াজ মাহফিলে, ইচ্ছা থাকলেও বলতে পারি না। কারণ ওয়াজের ক্ষেত্রেও আমরা সালাফে সালেহীনদের মানহাজকে ফলো করার চেষ্টা করি। সালাফে সালেহীনদের মানহাজে জাল হাদিস, দঈফ হাদিস, মিথ্যা গল্প, কিচ্ছা কাহিনী এগুলো দিয়ে ওয়াজ করার সিস্টেম নাই, এজন্য আমরা এগুলো বলতে পারি না। আরও অনেক কিছু ইচ্ছা করলেও বলতে পারি না। সালাফে সালেহীনদের মানহাজে এটা নাই যে সবাই বলেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, এই মানহাজও সালাফে সালেহীনদের মানহাজ না। আরও আমাদের সমাজে প্রচলিত ওয়াজ মাহফিলের অসংখ্য কার্যক্রম, কথাবার্তা সালাফে সালেহীনদের মানহাজের খেলাফ। এজন্য আমরা পুরাপুরি সালাফদের মানহাজে চলি এটা বলবো না, মানহাজ ফলো করার চেষ্টা করি, অনুসরণ করার চেষ্টা করি। তো এই জন্য আমাদেরকে যারা দাওয়াত দেন আমরা বুঝতে পারি যে অবশ্যই এই এলাকার ভাইয়েরা এই মানহাজকে মহব্বত করেন, এই মানহাজকে অনুসরণ করেন, তারা কোরআন এবং সুন্নাকে ভালোবাসেন, তারা গানের পাগল না, সুরের পাগল না। কারণ গানের পাগল সুরের পাগল হলে আমাদেরকে দাওয়াত দিত না। গান গাওয়ারও অনেক বক্তা আছে, সুরের অনেক বক্তা আছে, বিভিন্ন লেভেলের বক্তা এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে পাওয়া যায়। কি আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? জি নাউজুবিল্লাহ। কারণ বক্তা হবে কোরআন সুন্নার, বক্তা তো গান গাওয়ার বক্তা হবে না। গান গাওয়ার জন্য তো শিল্পী আছে, গান গাওয়ার জন্য তো আর আমাদের দরকার নেই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমরা আজকে তাফসিরুল কোরআন মাহফিলে যেই সূরা থেকে কয়েকটি আয়াতের তাফসির করব, সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমা থেকে 77 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই কয়টি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তাফসির পেশ করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানি বিষয়ে আলোচনা করেছেন। কি বিষয়ে? এটা আমাদের একটা ক্লাস, তাফসিরের ক্লাস। তবে আমরা যখন মাদ্রাসা ইউনিভার্সিটিতে ক্লাস নিই তখন এক লেভেলের স্টুডেন্ট থাকে, আর এই ক্লাসে সব লেভেলের স্টুডেন্ট আছে। একেবারে 5-6 বছরের, 8 বছরের শিশু থেকে শুরু করে 60-70 বছরের মুরব্বীরা পর্যন্ত আছেন, যুবক আছে, কিশোর আছে, মা বোনেরা আছেন, আবার একেবারে উচ্চশিক্ষিত আছেন, আবার কম শিক্ষিত, অল্প লেখাপড়া জানা ভাইয়েরাও বোনেরাও আছেন। এজন্য এই ক্লাসটা খুবই এক ব্যতিক্রমী ক্লাস এবং খুব আনন্দের ক্লাস, মজার ক্লাস। এই ক্লাসগুলোকে আমরা খুব মহব্বত করি, ভালোবাসি। এজন্য আমরা গ্রামকে গ্রাম, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের ভাইয়েরা কিছু উপকৃত হতে পারেন। তা আমি কথা বলবো অত্যন্ত সহজ ভাষায়, আপনাদের জানা কথাগুলোই, কোনো জটিল কঠিন শব্দ প্রয়োগ করব না, যত সহজে বলা যায়। তো এজন্য ক্লাসে, যেহেতু সৃজনশীল ক্লাস, এজন্য আমি যখন কিছু জিজ্ঞাসা করব আপনারা একটা জবাব দিবেন, তাহলে আমি মনে করব যে আমার কথাবার্তা বুঝতেছেন। চুপ করে থাকলে আমি মনে করব যে মনে হয় আমার কথা এই এলাকার ভাইয়েরা বুঝতেছেন না। তো আমি যে কথাটা জিজ্ঞাসা করছিলাম যে এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি আলোচনা করেছেন বিষয়টা হলো কি? ঈমান। বলেন ঈমান। বিষয়টা কি? ঈমান। একটু কথা বলবেন, এতজন ভাই কথা বললে তো অনেক জোরে হওয়ার কথা, অনেকে চুপ করে থাকেন। যেহেতু শিখতে আসছি এখানে লজ্জা নাই, এটা শিখার ক্লাস, আমিও শিখবো আপনারাও শিখবেন, তো এখানে লজ্জা করা যাবে না। তাহলে এই আয়াতে কারিমাগুলোতে কি বিষয়ে আলোচনা? জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগে? জান্নাতে যেতে হলে কয়টা জিনিস দরকার হয় বলতে পারবেন? দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে এই কথাটা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি লাহুম জান্নাত। সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত, যাদের ভিতরে ঈমান আছে এবং আমলে সালেহ আছে, আন্নালাহুম জান্নাত, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ, তাহলে জিনিস কয়টা পাইলাম? একটা হলো ঈমান, আরেকটা হলো আমলে সালেহ, নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি লাহুম জান্নাত, কোন সূরা বলতে পারবেন? এটা কোন সূরা? ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিয়াল আনহার যালিকাল ফাউজুল কাবীর। মাশাআল্লাহ, আজকের স্টুডেন্ট খুব মেধাবী, এজন্য আজকের ক্লাস খুব ভালো হবে। ভালো স্টুডেন্ট থাকলে, মেধাবী স্টুডেন্ট থাকলে ক্লাস কিন্তু খুব ভালো হয়। দেখেন কোন সূরার আয়াত সেটাও জানে। সুবহানাল্লাহ, আজকের জামানায় কেউ বেলকিবাজি করে আপনাদেরকে ধোকা দিয়ে যাবে সেই সুযোগ আর নাই, আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত বলবে, হাদিস বলবে, সাথে সাথে মোবাইলে ধরে ফেলা যাবে কোন সূরার কত নম্বর আয়াত, কত নম্বর হাদিস, সাথে সাথে বের করে ফেলবে। এজন্য আমরা আর আপনাদেরকে ধোকা দিব সেই যুগ ইনশাআল্লাহ নাই, সেই যুগ চলে যাচ্ছে আস্তে আস্তে। এখন আর ধোকা দেওয়ার সুযোগ নাই, এখন কোরআন বলতে হবে, সহি হাদিস বলতে হবে। কোরআন এবং সহি হাদিসের যুগ আসতেছে ইনশাআল্লাহ। তাহলে সুরাল বুরুজে আল্লাহ পাক বলছেন, জান্নাতে যেতে হলে কয়টা জিনিস লাগবে? দুইটা, ঈমান আর আমলে সালেহ। আচ্ছা, সৌদি আরব যাইতে হলে কয়টা জিনিস লাগে? দুনিয়াটা কর না, আখেরাতেরটাও না পারলে দুনিয়াটা তো পারেন। সৌদি আরব যাইতে হলে কি কি লাগে? সৌদি আরব যাইতে হলে দুইটা জিনিস লাগে, ভিসা লাগে, পাসপোর্ট লাগে। পাসপোর্ট লাগে, ভিসা লাগে। পৃথিবীর যে কোনো দেশে যাবেন, এই দুইটা জিনিস লাগবে, একটা পাসপোর্ট লাগবে আর একটা ভিসা লাগবে। পাসপোর্টটা হলো সারা দুনিয়ার জন্য একটা পাসপোর্ট, কিন্তু ভিসাটা প্রত্যেক দেশের জন্য ভিন্ন ভিন্ন ভিসা লাগাইতে হয়। আমি একবার মালয়েশিয়া গেছি, একসাথে তিনটা ভিসা লাগাইছি, মালয়েশিয়ার একটা, ইন্দোনেশিয়ার একটা, সিঙ্গাপুরের একটা। তাহলে পাসপোর্ট কিন্তু একইটা, তাহলে পাসপোর্ট একটা কিন্তু ভিসা লাগাইতে হয় প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাওয়ার জন্য যেই দুইটা জিনিসের শর্ত দিয়েছেন, একটা জিনিস হলো ঈমান, এটা মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাতে পৌঁছা পর্যন্ত সব গাটিতে এক রকমেই এক জিনিসেই দরকার হবে। সুবহানাল্লাহ, এটা পাসপোর্ট, এটা আপনার আইডেন্টিটি, আপনার আইডি কার্ড, আপনি কে, এটা জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত প্রত্যেক চেক পোস্টে এটা লাগবে। আপনি জান্নাতের নাগরিক কিনা, আপনি জান্নাতের অধিবাসী কিনা, জান্নাতের ওয়ারিস কিনা, এটা দেখায় দেখায় যাইতে হবে। আরেকটা হলো আমলে সালে। আমলে সালে আবার এক এক গাটিতে, এক এক স্টেশনে, এক একটা আমলে সালের পরীক্ষা হবে। সব গাটিতে একই আমলে সালের পরীক্ষা হবে না, এক গাটিতে এক এক আমলের। গাটি কয়টা, স্টেশন কয়টা? এবার স্টেশনে আসেন, জান্নাতে যাইতে হইলে কয়টা স্টেশন পার হইতে হবে? যে সাতটি, মোট সাতটি, সাতটা স্টেশন পার হইলে অষ্টম স্টেশনের নাম হইল জান্নাত। আমার আপনার ট্রেন জান্নাতের দিকে রওনা দিছে, সাতটা স্টেশন অতিক্রম করতে হবে মাঝখানে, আট নম্বরটা হইল কি? জান্নাত। আমরা ছোটবেলায় এক বক্তার ওয়াজ শুনতাম, আমার এখনো মনে আছে, ছাত্র জীবনে একবারে ছোটবেলায় 5-6 থাকতে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, ওই বক্তা বলতেন মৃত্যুর পরে 7টি স্টেশন আছে গো, শুনতে চাইলে বুলবুলিয়ে নাম বলিয়া দিবে গো। ওনার ওয়াজের স্টাইল হলো এটা, প্রত্যেকটা কথা এইভাবে বলতেন, মৃত্যুর পরে 7টি স্টেশন আছে গো, শুনতে চাইলে বুলবুলিয়ে নাম বলিয়া দিবে গো। ওনার নাম ছিল বুলবুলি, ফজলুর রহমান বুলবুলি, মানে মৃত্যুর পরে 7টা স্টেশন আছে, তোমরা যদি শুনতে চাও তো বুলবুলি একটা একটা করে নাম বলে দিবে। কথাটা সহি, মৃত্যুর পরে স্টেশন কয়টা? 7টা। এক নম্বর স্টেশনের নাম হলো কবর, প্রথম স্টেশন কবর। দুই নম্বর স্টেশনের নাম হলো আন্নাফখা ওয়াল বাআস, সিংহার মধ্যে ফুৎকার এবং পুনরুত্থান, সিংহার মধ্যে ফুৎকার হবে তিনবার, তিনটা ফুৎকার, তৃতীয় ফুৎকারের সময় মানুষ সব মাটির পেটের থেকে, মাটির ভিতর থেকে বের হয়ে যাবে। এটা হলো দুই নম্বর স্টেশন। তিন নম্বর স্টেশন হলো হাশরের ময়দান, চতুর্থ নম্বর স্টেশন হলো হাউজে কাউসার, পঞ্চম নম্বর স্টেশন হলো আল হিসাব ওয়াল জাজা, হিসাব শুরু হবে, জাজা দেওয়া শুরু হবে। ছয় নম্বর স্টেশন হলো আল মিজান, সাত নম্বর স্টেশন হলো ফুল সেরাত। এই সাত নম্বর স্টেশন পার হওয়ার পরে যেই স্টেশনটা, সেটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে পৌঁছতে হলে আমাকে আপনাকে এই 7টি স্টেশন অতিক্রম করে তারপরে জান্নাতে যেতে হবে। এই 7টি স্টেশনে, প্রত্যেক স্টেশনে এক একটা করে আমলের হিসাব নেওয়া হবে। এজন্য ঈমান কিন্তু সব জায়গায় একটা, আমল কিন্তু প্রত্যেক স্টেশনে ভিন্ন ভিন্ন। তাহলে ভিসা ভিন্ন ভিন্ন লাগাইতে হবে, কিন্তু পাসপোর্ট থাকবে একটা। আচ্ছা, আবার বলেন, পাসপোর্ট বেশি জরুরি না ভিসা বেশি জরুরি? আগে দুনিয়া বিটা বলেন, পাসপোর্ট জরুরি বেশি না ভিসা জরুরি বেশি? এবার বলেন, ঈমান বেশি জরুরি না আমল বেশি জরুরি? ঈমান আছে, আমলে একটু দুর্বলতা আছে, ঘাটতি আছে, এই লোক জান্নাতে যাবে কিনা বলেন? সবাই তো চিন্তায় পড়ে গেছে কি বলি। যাবে কিন্তু দেরি করে যাবে, মানে শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যাবে। আরেকজনের ঈমান নাই কিন্তু আমল আছে, বস্তায় বস্তায় খুব সুন্দর সুন্দর আমল আছে, এই লোক জান্নাতে যাবে কিনা? আচ্ছা, এবার বলেন, আবু জাহাল আবু লাহাব এরা জান্নাতে যাবে কিনা? যাবে। কেন? এদের কিন্তু আমল ছিল, অনেক আমল ছিল কিন্তু ঈমান নাই। আচ্ছা, তারপরে বলেন আব্দুল্লাহ বিন উবাই, চিনেন এটারে? মাশাআল্লাহ, একেবারে টাটকা মুনাফিক, মুনাফিকের লিডার। এই লোক জান্নাতে যাবে কিনা? কেন? এই লোকের কি আমলের অভাব আছে? এই আল্লাহর বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতে নামাজ পড়তেন। এই আল্লাহর বান্দাকে মারা যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মোবারকটা দিয়ে দিছেন। আমাদের দেশে প্রচলিত হলো ওয়াজকুরুনি জুব্বা পাইছে, বলে না ওয়াজকুরুনি জুব্বা দিয়ে গেছে আল্লাহ রাসূল, এটা মিথ্যা কথা। ওয়াজকারনিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জুব্বা দিয়ে যান নাই। সহিহ মুসলিমে ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ সম্পর্কে অনেকগুলো সহিহ হাদিস আছে, কিন্তু কোন হাদিসে সহি দঈব জাল কোন হাদিসে আসে নাই যে তাকে জুব্বা দিয়ে গেছে, তার ৩২টা দাঁত ভাঙ্গি ফেলছে এটাও কোন সহি দঈব জাল হাদিসে আসে নাই। ৩২টা তো দূরের কথা, একটা ভাঙছে এটাও আসে নাই। কিন্তু আমাদের দেশের এটা সবাই জানে, যে কিচ্ছু জানে না সেও এটা জানে যে ওয়াইস করুনের দাঁত ভাঙছে আর জুব্বা ভাইছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার এক মাহফিলে বলছিলাম যে ওয়াইস করুনি জুব্বা ভাই নাই, পরে মুরব্বীরা আমারে কয় কি কয় ওয়াইস করুনি জুব্বা পায় নাই, জুব্বা পাইছে এটা কিরা? তা আমি বললাম যে মুরব্বীরা ওয়াইস করুনি যদি জুব্বা পায় আপনার লাভটা কি? আপনি কি ওয়াইস করুনি জুব্বার ভিতরে ঢুকি জান্নাতে চলে যাবেন? আর যদি ওয়াইস করুনি জুব্বা না পায় তা আপনার লসটা কি? আল্লাহ কি আপনাকে জিজ্ঞাসা করবে এই মিয়া ওয়াইস করুনি জুব্বা পাইলো না কেন? জিজ্ঞাসা করবে তো তাইলে ওয়াইস করুনি জুব্বা পাইলেও আমার লাভ নাই, না পাইলেও আমার ক্ষতি নাই। তবে যদি আমরা হাদিসে পাইতাম কোন একটা হাদিসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমল সাহাবাই কেরাম হাদিসে সংরক্ষণ করছেন, তো এই জুব্বা দিলেও এটা সংরক্ষিত হয়ে যেত। এই আব্দুল্লাহ বিন উবাইকে মুনাফিকের লিডারকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা দিয়েছেন এটা হাদিসে এসে গেছে, সংরক্ষিত হয়ে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা পাই এত আমল করি জান্নাতে যেতে পারছে কেন? ঈমান নাই, ঈমানের মধ্যে মুনাফিকে ঢুকে গেছে এজন্য জান্নাতে যেতে পারে না। তাহলে ঈমান আছে আমল নাই, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? ঈমান নাই আমল আছে, জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে ঈমান বেশি জরুরি না আমল বেশি জরুরি? ঈমান বেশি জরুরি। কবরের প্রথম যে পরীক্ষাটা এটা কি ঈমানের না আমলের? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা কোশ্চেন, তিনটা কিসের উপরে? ঈমানের উপরে। তুমি নামাজ পড়ছো কিনা জিজ্ঞাসা করব, রোজা রাখছো কিনা, হজ করছো কিনা, যাকাত দিছো কিনা, তাহলে কি এগুলো লাগবে না? নাকি লাগবে, এগুলো পরের স্টেশনে পরীক্ষা হবে। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটার হিসাব দিয়ে তোমাদের হিসাব শুরু করা হবে সেই আমলটা হলো সলাত। সেটা হলো কি? সলাত, নামাজ। তাহলে সেগুলোরও হিসাব হবে বিভিন্ন ঘাটিতে, কিন্তু প্রথম হিসাব কিসের? ঈমানের। আচ্ছা, জানাজার নামাজ পড়েননি আপনাদের দেশে? যে ওযু দিয়ে না ওযু ছাড়া, মাশাআল্লাহ। জানাজার নামাজে আমরা একটা দোয়া পড়ি, সেই দোয়ার মধ্যে কি বলি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, যতদিন পর্যন্ত জমিনে আমাকে বাঁচাই রাখবা ততদিন পর্যন্ত ইসলামের উপরে আমাকে বাঁচাই রাখিও, যখন আমার মৃত্যু দিবা তখন আমাকে ইমানের উপরে মৃত্যু দিও। সুবহানাল্লাহ। সবাই আমরা ইমানি মৃত্যু চাই, ইমান নিয়ে মরতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ দোয়াও শিখাই দিছেন। এখন ইমান নাই, ইমান নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাহলে কি ইমান নিয়ে কবরে যাওয়া যাবে? তাহলে ইমানটা যেহেতু এত দামি, এত মূল্যবান, ইমানের কদরটা করতে হবে বেশি, দামি জিনিসের কদর বেশি করতে হয়। এজন্য কারো বাড়িতে গেলে দেখবেন টেবিলের উপরে স্বর্ণ পড়ে রয়েছে, দেখছেন না কোনোদিন? টেবিলের উপরে এরকম নাস্তা দিছে আর এখানে স্বর্ণের গহনা পত্র সব পড়ে রয়েছে, দেখছেন? টাকা পয়সা সব টেবিলের উপরে পড়ে রয়েছে, কেন পড়ে থাকে না? এগুলো দামি জিনিস, এগুলো লুকায় রাখে, এগুলো বাইর করতে গেলে জান চলে যায় তাও বাইর করে না, ডাকাত আসলে মারি ফেলায় তাও এগুলো বাইর করে না, ঠিক আছে না? তাহলে দামি জিনিস মানুষ সবসময় খুব কদর করে, সংরক্ষণ করে, হেফাজত করে। তাহলে আমার আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস কি? আমাকে আপনাকে যদি বলা হয় সারা দুনিয়ার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হবে, তার বিনিময়ে তুমি তোমার ঈমানটা দিয়ে দাও, দিবেন? তাহলে বোঝা যায় সারা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আমার আপনার ঈমানের দামটা বেশি। আমার আপনার কাছে এমন একটা সম্পদ আছে দুনিয়ার অমুসলিমদের কাছে সেই সম্পদটা নাই। এজন্য দুনিয়ার মধ্যে বিল গেটস সবচেয়ে বড় ধনী না, আমি আপনি সবচেয়ে বড় ধনী, কারণ আমার ঈমানের দাম তার কোটি কোটি সম্পদের চাইতে বেশি। তাহলে আমার কাছে যে সম্পদ আছে তার কাছে সেই সম্পদ নাই। কিন্তু এত সম্পদওয়ালা মানুষ সম্পদের কদর বুঝি না, এজন্য আজকে সারা পৃথিবীতে মার খাওয়া জাতি একটা, সেই জাতিটার নাম কি সবাই জানে? মার দেওয়ার জাতি সবাই, সবাই মারে খালি, আর মার খায় কোন জাতি? মুসলমান, সারা দুনিয়া ব্যাপী। কেন মুসলমান মার খায়? এত এত বড় সম্পদ আছে ইমানি সম্পদ, কিন্তু সম্পদওয়ালা মার খায় কেন? সম্পদওয়ালা মার খায় তার সম্পদের কদর সে করে না, সম্পদের খবর সে রাখে না, সেই সম্পদের সে যত্ন করে না, সম্পদের সে অপব্যবহার করে, তার কাছে সম্পদ হারিয়ে গেছে আছে কি নাই সেই খবর নে না, ইমানের কোনো খবর নাই, খবর আছে কি নাই আমি এখন পরীক্ষা করলে বের হয়ে যাবে। আপনাদের ইমানের খবর আছে কি নাই দুই একটা প্রশ্ন করলে বের হয়ে যাবে। আচ্ছা এবার আসেন, তাহলে ইমানের কদর আমাদের খুব জরুরি, এই জন্য আজকে ইমানের তাফসীর। আচ্ছা ইমানের কদর কেমনে করবো? এবার আসেন, ইমানের কদর করতে হইলে ইমানের সাথে সম্পর্কিত কয়েকটা জিনিসের এলেম লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, এলেম শিখো, জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, জ্ঞান শিখো, জানো, বুঝো, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এলেম বিহীন হয় না, জ্ঞান বিহীন হয় না। তো লা ইলাহা ইল্লাল্লাহর এলেমটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর এলেম হলো ইমানের উসুল জানতে হবে, ইমানের আহকাম জানতে হবে, ইমানের আরকান জানতে হবে, ইমান ভঙ্গের কারণ জানতে হবে। কয়টা জিনিস জানতে হবে? চারটা জিনিস। কয়টা জিনিস? আজকের তাফসিরে পড়া দিয়ে যাব, আল্লাহ পাক বাসায় রাখলে আরেক তাফসিরে আসলে পড়া নিব, ঠিক আছে? তাহলে কয়টা জিনিস ইমানের সাথে সম্পৃক্ত জানতে হবে? চারটা জিনিস। ইমানের উসুল জানতে হবে, ইমানের আহকাম জানতে হবে, ইমানের আরকান জানতে হবে, ইমান ভঙ্গের কারণ জানতে হবে। এবার আসেন, ইমানের উসুল কয়টি বলেন দেখি, ইমানের খবর আছে কিনা? ইমানের উসুল কয়টি? চারটি না, ইমানের উসুল তিনটি। ইমানের উসুল তিনটি। আমাদের ওয়েবসাইটে যাবেন tafsirulquran.com, এখানে গিয়ে শিখে নেবেন বিস্তারিত ইমানের উসুল। ইমানের উসুল তিনটা, আজকে ইমানের উসুলের আলোচনা করব না। এবার আসেন, ইমানের আহকাম, ইমানের আরকান। ইমানে মজমাল নাম শুনছেন কিনা? ইমানে মজমাল, যে ইমানে মজমাল আর ইমানে মুফাসসাল। ইমানে মজমালের ভিতরে আমরা বলি, ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের সকল আহকাম সকল আরকান আমি কবুল করলাম। নামাজের আরকান আহকাম কয় ফরজ বলেন? নামাজের আরকান আহকাম কয় ফরজ? 13 ফরজ, মাশাআল্লাহ। বাহিরে কয় ফরজ, ভিতরে কয় ফরজ? বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। অর্থাৎ আহকাম হলো 7 ফরজ, আরকান হলো 6 ফরজ, দুইটা মিলে 13 ফরজ। এবার বলেন ইমানের আহকাম আরকান কয় ফরজ? তাহলে নামাজের আরকান আহকাম জানা বেশি জরুরি নাকি ইমানের আরকান আহকাম জানা বেশি জরুরি? কোনটা বেশি জরুরি? আমার ভাইরা এবং বোনেরা, আত্মসমালোচনা করি, নামাজের আরকান আহকাম জানলাম কিন্তু ইমানের আরকান আহকাম জানি নাই। সারা জিন্দগি ওয়া কাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি পড়তেছি, কোনদিন মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন করি নাই, ইমাম সাহেব হুজুর ইমানের আহকাম ইমানের আরকান কবুল করলাম, ইমানের আহকাম কোনগুলা আরকান কোনগুলা একটু বলে দেন শিখাই দেন, জিজ্ঞাসা করছেন কোনদিন ইমাম সাহেবকে? ইমানের আহকাম আর ইমানের আরকান শিখি নাই কিন্তু ইমান লোক কবরে জামু বসে আছে। তাহলে ইমানের আহকাম হলো 9টা, 9টা ইমানের আহকাম শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জান্নাত যদি পাইতে হয় অবশ্যই জানতে হবে, শিখতে হবে। ইমানের আরকান হলো 6টা, এই 6টা জানতে হবে, বুঝতে হবে। তাহলে ইমানের আরকান আহকাম হলো 9 আর 6 কয় ফরজ? 15টা ফরজ। এটাও আজকে আলোচনা করব না, এটা শিখে নেবেন আমাদের ওয়েবসাইট থেকে। এবার আসেন ওযু ভঙ্গের কারণ কয়টি? জি কয়টি? ওযু ওযু ওযু ভঙ্গের কারণ কয়টি? আরে নুরানি মাদ্রাসার বাচ্চারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলো না, ওযু ভঙ্গের কারণ 7টি। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোন কিছু বাহির হওয়া, এরকম আছে না 7টা? আচ্ছা, নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। এবার বলেন ইমান ভঙ্গের কারণ কয়টি? আল্লাহ আকবার। তাহলে আগে জানা দরকার ছিল ইমান ভঙ্গের কারণ, কারণ ইমান ধরে রাখা ওযু ধরে রাখার চাইতে বেশি জরুরি। ওযু ধরে রাখা বেশি জরুরি না ইমান ধরে রাখা বেশি জরুরি? ইমান ধরে রাখাটা বেশি জরুরি। আমি আপনি ওযু ধরে রাখার জন্য ওযু ভঙ্গের কারণ শিখছি 7টা, এই 7টার কোনো একটা ঘটলে আমার ওযু চলে যায়, ওযু ভেঙে যায়। কিন্তু ইমান কি কি কারণে ভেঙে যায়, ইমান কি কি কারণে ছুটে যায় সেটা কিন্তু শিখি নাই। এই জন্য আমাদের দেশে ওযু ভেঙে গেছে এরকম মানুষ দেখা যায়, নামাজ ভেঙে গেছে দেখা যায়, রোজা ভেঙে গেছে দেখা যায়, কিন্তু ইমান ভেঙে গেছে এরকম মানুষ দেখা যায় না। দেখছেন বগুড়াতে কোনোদিন যে অমুক ভাইয়ের ইমান ভাঙ্গে গেছে, এরকম কোনো ভাই বোন দেখছেন? ওযু ভাঙছে দেখছেন? আরে ওযু ভাঙছে তো প্রতিদিনই দেখি মসজিদে, কত ভাই বের হয়ে যাচ্ছে, তার অর্থ হলো ওযু ভেঙে গেছে, ওযু করতে গেছে। নামাজ ভেঙে গেছে তাও দেখি আমরা, রোজা ভেঙে গেছে তাও দেখি, কিন্তু ইমান ভাঙছে কোনো ভাইয়ের কোনো জায়গায় শুনছে না আজ পর্যন্ত? তাহলে আমাদের দেশে ওযু ভাঙে, নামাজ ভাঙে, রোজা ভাঙে, সব আমল ভাঙে কিন্তু ইমান ভাঙে না। এই জন্য এই বাংলাদেশের অনেক মুসলমান ভাইকে আমরা বলতে শুনি, আরে মিয়া নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান খুব স্ট্রং, খুব শক্তিশালী, কিন্তু নামাজ পড়ে না। তাহলে বোঝা যায় ইমান নামাজ না পড়লে ওই দেশে ইমান যায় না, নাস্তিকতা করলেও ইমান যায় না, আল্লাহর বিরুদ্ধে কথা বললেও ইমান যায় না, আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বললেও ইমান যায় না। এই দেশের ইমান এত মজবুত, যা কিছু করবেন ইমান কিন্তু যাবে না। কারণ কি? ওযু যায়, নামাজ যায়, সব যায়, ইমান যায় না কেন? তার কারণ হলো এই দেশের মুসলমান আমরা ইমান ভঙ্গের কারণ জানি না, ইমান যে ভাঙ্গে এটাই তো জানি না। আল্লাহর এক বান্দা ফজরের নামাজের ওযু করছে, ওই ওযু দিয়ে ফজর পড়ছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, এশা পড়ছে, মাঝখান দিয়ে কতবার টয়লেটে গেছে, প্রস্রাবখানায় গেছে, পায়খানায় গেছে। জিজ্ঞেস করা হলো চাচা যান, এক ওযু দিয়ে ফজর জোহর আসর মাগরিব এশা সব পড়লেন আর ওযু করলেন না কেন? কয় ভাতিজা, আমি না ফজরের সময় ওযু করছি, আমার ওযুর কি হয়েছে, আমি এই জন্য সব এক ওযু দিয়ে পড়ছি। তো চাচা আপনি যে টয়লেটে গেছেন, কয় টয়লেটে না গেছি, আমার ওযুর কি হয়েছে? টয়লেটে গেলেও আমার ওযু কিন্তু খুব মজবুত। আরে বিয়ে টয়লেটে না গেছি, আমার ওযুর কি হয়েছে? কারণ চাচা জানে না যে টয়লেটে গেলে ওযু ভেঙে যায়। রাত্রে এশার নামাজের ওযু করে এশার নামাজ পড়ে ঘুমাই গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে ওযু না করে ফজরের নামাজে চলে গেছে। সবাই জিজ্ঞাসা করে চাচা আপনি ওযু করেন নাই কেন? কয় এশার নামাজের না ওযু করছি, এখন আবার কিসের ওযু? কয় চাচা আপনি যে ঘুমাইছেন, কয় আমি ঘুমাইছি না, ঘুমাইলে আমার ওযুর কি হয়েছে? মিয়া ঘুমাইলেও আমার ওযু কিন্তু ঠিক আছে, ঘুমাইছি না অসুবিধা কি? কারণ কি? চাচা জানে না ঘুমাইলে ওযু ভাঙ্গি যায়। চাচা এটা কোনোদিন শুনে নাই যে ঘুমাইলে ওযু? তাহলে আল্লাহর কোন বান্দা বান্দি যদি ওযু ভঙ্গের কারণ না জানে, এই আল্লাহর বান্দা বান্দি জীবনে একবার ওযু করলে মৃত্যু পর্যন্ত আর দ্বিতীয়বার ওযু করা লাগবে না। এক ওযু দি সারা জিন্দেগী নামাজ পড়তে পারবেন, ওযু কিন্তু যাবে না। কারণ কি? ওযু ভঙ্গের কারণে তো জানি না। আমাদের দেশের অনেক ভাইয়েরা, অনেক বোনেরা যুবক বয়সে হজ করতে যায় না। জিজ্ঞেস করি কিরে ভাই হজ করতে যান না কেন? কয় হুজুর এই বয়সে হজ করতে গেলে হজ ধরে রাখতে পারবো না, হজ তো কঠিন জিনিস, হজ করে কি করবো, ধরে রাখতে পারবো না। আচ্ছা তো কখন ধরে রাখতে পারবেন? কয় ধরে রাখতে পারবো বয়স যখন 60 বছর, 65 বছর, 70 বছর হইব, ছেলে মেয়ে সব বিয়ে শাদি দেওয়া শেষ, দুনিয়ার আশা মোটামুটি শেষ, এখন আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, এখন আমার হজ ধরে রাখার বয়স হয়েছে। আমি বললাম ভাই জান, যখন আপনার হজ ধরে রাখার বয়স হয়েছে তখন আপনার ওযু ধরে রাখার বয়স চলে গেছে, এখন হজ ধরে রাখার বয়স হয়েছে, ওযু ধরে রাখার বয়স নাই। এজন্য মিনার ময়দানে, আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে গিয়ে দেখবেন বাংলাদেশের, ইন্ডিয়ার, পাকিস্তানের কত মুরব্বীর এহরামের কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, এহরামের কাপড়ে টয়লেট করে দিচ্ছেন, কারণ বাথরুমে লম্বা সিরিয়াল, 10 জন 12 জন 15 জন, এই সিরিয়াল শেষ করে টয়লেটে যাওয়া কত কষ্টকর। তো যে সময় হজ ধরে রাখার বয়স হয়েছে, টয়লেট ধরে রাখার বয়স শেষ হয়ে গেছে। তাহলে আমার আপনার ওযু ধরে রাখা বেশি জরুরি না ইমান ধরে রাখা বেশি জরুরি? তাহলে ইমান ভঙ্গের কারণ জানতে হবে। ইমান ভঙ্গের কারণ কয়টা দেখেন? ওযু ভঙ্গের কারণ 7টা জানি, নামাজ ভঙ্গের কারণ 19টা জানি, ইমান ভঙ্গের কারণ কয়টা জানি না? ইমান ভঙ্গের কারণ 10টি। ইমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। আমাদের এই আয়াতে কারিমের মধ্যে আজকের তাফসীরুল কোরআনে ইমান ভঙ্গের কারণ আছে। এই জন্যই বিষয়টা বললাম যে ইমান ভঙ্গেরও কারণ আছে কয়টা? 10টা। এই 10টা আলোচনা করব সংক্ষেপে ইনশাআল্লাহ। ইমান ভঙ্গের কারণের সাথে তাফসীরের সম্পর্ক আছে। এই 10টা বুঝলে আমি আপনি বুঝবো আমার আপনার ইমান আছে কি নাই। ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর এবাদতের মধ্যে শিরক করা। এক নম্বরে ইমান ভাঙ্গে আল্লাহর এবাদতের মধ্যে শিরক করা, শিরক করলে ইমান ভেঙে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে যদি কেউ সাক্ষাৎ করার ইচ্ছা করে, মোলাকাত করার ইচ্ছা করে, সেই জন্য বেশি বেশি আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তবে আল্লাহর সাথে যেন আর কাউকে ইবাদতের ক্ষেত্রে শরীক না করে। শিরক করলে আল্লাহর সাথে দেখা হবে না। আল্লাহর সাথে দেখা করতে চান আপনারা? কে চান আল্লাহর সাথে দেখা করতে চান না? কে কে? মাশাআল্লাহ, সবাই আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই। তা আল্লাহর তো আল্লাহর আকার আছে না নিরাকার, তো দেখবেনটা কি? আল্লাহরে সবাই দেখতে চান, তা আবার বলতেছি আমরা আল্লাহর নিরাকার, তো আল্লাহর দেখবেনটা কি বলেন? আবার আল্লাহর যদি কোনো আকারই না থাকে, একেবারে নিরাকার, তা আপনি কি দেখবেন আল্লাহর? সবাই কোনোদিন চিন্তা করছেন যে আল্লাহর দেখতে চাই? আল্লাহর কাছে কত দোয়া করি, জান্নাত দোজখসে মাই কেয়া করো আর জোহে মাই তুজে দেখা করো, আল্লাহ আমারে জান্নাতে দাও জাহান্নামে দাও, যেটাই করো না কেন আমি কিন্তু তোমারে দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার রাত্রিতে পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, এই পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখতেছ আল্লাহ রাব্বুল আলামিনকেও তোমরা সেইভাবে দেখবা। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহকেও দেখা যাবে। আল্লাহর আকার আছে, তবে আল্লাহর আকার আল্লাহর মতো, কোন মাখলুকের মতো না, কোন সৃষ্টি জগতের মতো না। আল্লাহর আকার কেমন আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক আমাদের কাছে ব্যাখ্যা করেন নাই কেমন আকার, কিন্তু আল্লাহ পাক বলছেন, আর রহমানু আলাল আরশিস্তাওয়া, রব্বুল আলামিন আরশে আজিমের উপরে আরোহণ করেন। শেষ রাত্রিতে রব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন, আরশে আজিমেও থাকেন, প্রথম আকাশে অবতরণ করেন। তাহলে আরোহণ করা, অবতরণ করা, এগুলা নিরাকার হইলে করতে পারে না। এরকম আরো শত শত আয়াত আছে, আমি ওইদিকে যাচ্ছি না। মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে চাই। আল্লাহ কোন দিকে বলেন দেখি? আল্লাহ কোথায়? আচ্ছা, আল্লাহ সব জায়গায়, ধরে নিলাম আল্লাহ কোথায়? সব জায়গায়। এখন দোয়া করার সময় কেমনে দোয়া করবেন? রব্বানা জলামনা আনফুসানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ সারের দিকে হাত, সারের দিকে ঘুরাইতে হবে না? তে ঘুরার নে দোয়া করার সময়। দোয়া করার সময় কেমনে করেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। খালি উপরের দিকে তোলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে করতে এমন উপরে তুলতেন বগলে শুভ্রতা দেখা যেত। তো উপরে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফিসসামা, আল্লাহু ফিসসামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সব জায়গায় সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিশক্তি, রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি, রাব্বুল আলামিনের এলেম জমিনে আসমানে সর্বত্র সব জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর ইবাদত করি আমরা সবাই, আল্লাহ কোথায় জানি না, যে মাবুদের ইবাদত করি সেই মাবুদের সব খবর রাখতে হবে। আমার মাবুদ কোথায়, আমার মাবুদের আকার কেমন, আমার মাবুদ আমার থেকে কি চান, এটা মাবুদের সাথে সম্পর্ক রেখে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে যদি শিরক করা হয়, ঈমান ভেঙ্গে যায়। এটা ঈমান ভঙ্গের এক নম্বর কারণ। আল্লাহর ইবাদতের সাথে কোনো শিরক করা যাবে না। বলে শিরক করব, করলে অসুবিধাটা কি? শিরক করার অসুবিধা আল্লাহ পাক এখানে প্রথমেই এই 72 নম্বর আয়াতে, সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছে। অসুবিধা নাই, মাঝখান দিয়ে না হয় আগে পরে হইলে ভালো হইতে পারে, অসুবিধা নাই। জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির থেকে কিছু কথাবার্তা শুনেছি। আমরা তাফসীরের আগে অথবা পরে হলে আরো বেশি করে শুনতে পারতাম, তিনিও তাফসীরের মাঝখানে হওয়াতে ব্যস্ততার কারণে সংক্ষেপে সামান্য কিছু কথা বলেছেন। তো আমার ভাইরা এবং বোনেরা, আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে ঈমান ভঙ্গের এক নম্বর যে কারণটা, সেটা হলো আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা। শিরক করলে ক্ষতি কি? এক নম্বর ক্ষতি যেটা, সেটা আল্লাহ পাক এই সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। যারা কুফরি করে তারা বলে আল্লাহ হলেন মাসীহ ইবনে মারইয়াম। নাউযু বিল্লাহ। আল্লাহ আর মাসীহ ইবনে মারইয়াম এক, এটা করা, এটা বলাটা কি কুফরি, শিরক? আমাদের সমাজেও, আমাদের দেশেও কিছু মানুষ আছে, এক আল্লাহর বান্দাকে একদিন আমি জিজ্ঞাসা করলাম যে নামাজ পড়ে না, এমনি আল্লাহর ওলি দাবি করে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই যান নামাজ পড়েন না কেন? বলে আমি তো হাকিকতে আছি, আপনি শরীয়তে আছেন, আপনি আমার কথা বুঝবেন না। তা আমি বললাম, আমি শরীয়তে আছি, আমিও আপনার মতো হাকিকতে পৌঁছতে চাই, আমাকে একটু শিখাই দেন। কেমনে হাকিকতে পৌঁছতে হয় শিখান? তো তিনি বললেন যে আমি শরীয়ত তরিকত মারেফত অতিক্রম করে যখন আমি হাকিকতে পৌঁছে গেছি, এখন আমি আর আল্লাহ এক হয়ে গেছি। নাউযু বিল্লাহ। আল্লাহ আমার ভিতরে ঢুকে গেছে, আমি আল্লাহর ভিতরে ঢুকে গেছি। নাউযু বিল্লাহ। এজন্য এখন আমি ইবাদত করব কার? এখন তো আমি আর ইবাদত করা লাগবে না, এখন আর ইবাদত করার দরকার নাই, এজন্য নামাজ পড়ে না। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত এক ওয়াক্ত নামাজ বাদ দেন নাই? ইন্তেকালের আগে দুইজন সাহাবীর কাঁধে বর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে সালাত আদায় করছেন। তাহলে বোঝা যায় আপনি যেই তবকায় পৌঁছে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তবকায় পৌঁছতে পারেন নাই। তো যেই তবকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছতে পারেন নাই, সেই তবকাটা শয়তানের তবকা, সেটা নবী রাসূলদের তবকা নয়। সুতরাং আপনি ওই জায়গায় পৌঁছার দরকারটা কি? যে জায়গায় পৌঁছলে নামাজ লাগে না, ওইটা শয়তানের জায়গা, আপনি ওই জায়গায় পৌঁছবেন কেন? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় পৌঁছছেন, আপনি ওই জায়গার নিচে থাকেন, তার থেকে উপরে যাইয়েন না। কাফেরেরা এরকম বলতো, ইন্নাল্লাহ হুয়াল মাসীহ ইবনে মারিয়াম। وقال المسيح يا بني اسرائيل اعبدوا الله ربي وربكم। ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে বলতেন, ও বনি ইসরায়েল, উবুদুল্লাহ রব্বি ওয়া রাব্বাকুম, তোমরা ইবাদত করো আমার যিনি রব, তোমাদের যিনি রব সেই আল্লাহ রাব্বুল আলামিনের। ইবাদত করবা একমাত্র আল্লাহর, আর কারো ইবাদত করা, তাহলে সেজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। যদি একমাত্র আল্লাহ ছাড়া কোন দরবারে গিয়ে, কোন ওলির সামনে গিয়ে, কোন মৃত মানুষের সামনে গিয়ে সাজদা করি, ঈমান থাকবে কি না? থাকবে না। শিরক, ঈমান চলে যাবে, ঈমান ভেঙে যাবে। ইবাদত একমাত্র আল্লাহর। নজর মান্নত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। অন্য কোন জায়গার জন্য নজর মান্নত করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে কোনো শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার একচ্ছত্র মালিক রাব্বুল আলামিন। সুতরাং অন্য কাউকে যদি কোনো ক্ষমতা দেওয়া হয় সেটাও শিরক। যেমন পাথর, পাথরের কোনো ক্ষমতা আছে? পাথরের কোনো ক্ষমতা নাই। যদি পাথরের ক্ষমতায় বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক হবে। কারণ পাথরের ক্ষমতায় বিশ্বাসী যে পাথরটা হাতে থাকলে কোনো বিপদ আপদ মুসিবত গ্রাস করবে না। এই জন্য ঈসা আলাইহিস সালামের নবীওয়ালা দাওয়াত ছিল, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, একমাত্র ইবাদত করতে হবে রবের। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। শিরক করলে আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, জান্নাত পাওয়া যাবে না। ওয়ামাওয়াহু নার, তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, শিরককারীর জন্য কিয়ামতের ময়দানে কোন সাহায্যকারী থাকবে না, কোন আনসার, কোন সাহায্যকারী। কিয়ামতের ময়দানে শিরককারীর জন্য পাওয়া যাবে না। তাহলে শিরক করলে ঈমান ভেঙে যায়। আমি দশটা ঈমান ভঙ্গের কারণ বলবো, এরপরে বাকি আয়াতগুলোর সামান্য ব্যাখ্যা করে শেষ করবো ইনশাআল্লাহ। দুই নম্বর ইমান ভঙ্গের কারণ যেটা, সেটা হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআহ। যে ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী নিয়োগ করে, ওই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করে, ওই মধ্যস্থতাকারীর কাছে সুপারিশ কামনা করে, আল্লাহর তার মাঝখানে একটা মধ্যস্থতাকারী বানায় নিছে, বানায় নিয়ে ঠিক করে নিছে যে আমার আল্লাহ আর আমার মধ্যে যা সমস্যা হবে সব সমস্যার সমাধানটা এ করে দিবে, এরকম মধ্যস্থতা বানায় নেওয়া, এটা শিরক। এটা ঈমান ভঙ্গের একটা কারণ, ঈমান ভেঙে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। তারা এমন ইবাদত করে, এমন মাবুদের ইবাদত করে যেই মাবুদ তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আর তারা মনে করে এরাই কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে, কেউ বাসে করে জান্নাতে নিয়ে যাবে, কেউ ট্রেনে করে জান্নাতে নিয়ে যাবে, কেউ জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে, কেউ কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার মালিকানা নাই। যদি কেউ বিশ্বাস করে যে আমার এমন কোন মধ্যস্থতাকারী বানাই নিলাম যে আমাকে জান্নাতে নিয়ে যাবে, ইমান ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ও ফাতেমা তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি রাসূল তোমাকে বাঁচানোর ব্যাপারে কোনো ক্ষমতা নাই। এটা ঈমান ভঙ্গের দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকেরে মুশরিক মনে করে না, মুশরিকের আকীদাকে মুশরিকের মতবাদকে যে সহি মনে করে তার ঈমান ভেঙে যায়। আচ্ছা বলেন দেখি, ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? জি, এই যে সর্বশ্রেষ্ঠ কথাটা ভুল। ইসলাম একমাত্র ধর্ম, একমাত্র দিন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন হইল ইসলাম। তো ইসলাম একমাত্র হইলে সর্বশ্রেষ্ঠ হয় কেমনে? সর্বশ্রেষ্ঠ যখন আপনি বলবেন, এর পরে বাকিগুলাকে আপনি স্বীকৃতি দিলেন যে পাঁচ ছয়টা আছে তবে আমারটা শ্রেষ্ঠ, বাকিগুলো দুই নম্বরে আছে, তিন নম্বরে আছে, চার নম্বরে আছে। আল্লাহ পাক বলতেছেন জমিনে একটাই দিন, সেটা ইসলাম। তাহলে এই যে অন্যান্য মতবাদগুলো, এইগুলোকে যদি আপনি স্বীকৃতি দেন, ইমান ভেঙে যাবে। চার নম্বর ইমান ভঙ্গের কারণ, মান ইতাকাদা আন্না হুদা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদিহি, যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েত বেশি পূর্ণাঙ্গ, বেশি কল্যাণকর, তার ইমান ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শের থেকে অন্য কোনো আদর্শকে যদি কল্যাণকর মনে করে, ভালো মনে করে, ইমান ভেঙে যাবে। পাঁচ নম্বর ইমান ভঙ্গের কারণ, মান আবগাদা শাইয়ান মিম্মা জা বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নিয়ে এসেছেন, এই দিনের কোনো কিছুকে অপছন্দ করা, দিনের কোনো একটা জিনিসকে অপছন্দ করা, দাড়ি ভালো লাগে না, বোরকা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ইসলামী ওই জিনিসটা ভালো লাগে না, অন্তরে ঘৃণা তৈরি হয়, ইমান ভেঙে যাবে, ইমান থাকবে না। কয় নম্বর গেল? ছয় নম্বর ইমান ভঙ্গের কারণ, মান ইস্তাহজা বিশাইয়্যিম মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের কোন একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ইমান ভেঙে যায়। দীনের কোন একটা ছোট্ট বিষয় নিয়েও যদি ঠাট্টা করে, বিদ্রুপ করে, ইমান ভেঙে যাবে। সাত নম্বর ইমান ভঙ্গের কারণ আছে সেহের, জাদু করা, জাদু করলে ইমান ভেঙে যায়, কেউ কাউকে যদি জাদু করে ইমান ভেঙে যায়। আট নম্বর ইমান ভঙ্গের কারণ হল মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতাহুম, কোন মুশরিককে মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা করা, কোন মুশরিক মুসলিমকে মারতেছে, মুসলিমের উপরে জুলুম করতেছে, আর আমি মুশরিককে সাপোর্ট দিলাম, সহযোগিতা করলাম, ইমান ভেঙে যাবে। নয় নম্বর ইমান ভঙ্গের কারণ হল কোন ব্যক্তি যদি আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়, দিন শিখেও না, দিন শিখায়ও না, দিনের কোনো খবরও নেয় না, ইমান ভেঙে যাবে। দশ নম্বর ইমান ভঙ্গের কারণ হল কোন ব্যক্তি যদি নিজেকে বা কোনো ব্যক্তিকে শরীয়তের বাহিরে, শরীয়তের আওতামুক্ত মনে করে, শরীয়ত থেকে কাউকে আওতামুক্ত মনে করে, ইমান চলে যাবে। যেমন আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক ল্যাংটা বাবা পাওয়া যায়, পাওয়া যায় না? ল্যাংটা হইলে মানুষ আল্লাহর ওলি মনে করে, এই ল্যাংটা মানুষকে আল্লাহর ওলি মনে করলে যে মনে করবে তার ইমান ভেঙে যাবে। কারণ সাহাবাই কেরাম, লক্ষাধিক সাহাবাই কেরাম আল্লাহর ওলি ছিলেন, একজন সাহাবিও ল্যাংটা ছিলেন না। তাহলে ল্যাংটা হওয়া অলির আলামত নয়। কেউ যদি তাকে আল্লাহর ওলি মনে করে তার ইমান ভেঙে যাবে। এজন্য কাউকে শরীয়তের বাহিরে মনে করা যাবে না। এই দশটা ভালো করে মনে রাখবেন, শুধু পয়েন্টগুলো বললাম। আয়াতগুলোর একটু সংক্ষিপ্ত অর্থ করে আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরককারীদের শাস্তিটা কি এ সম্পর্কে পরবর্তী 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা কুফরি করে তারা বলে আল্লাহ হলেন তিনজনের একজন, নাউযুবিল্লাহ, মানে ত্রিত্ববাদ, যে আল্লাহ, মারিয়াম এবং মাসিহ তিনজন মিলে আল্লাহ, নাউযুবিল্লাহ। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছে, আল্লাহর অংশ বানিয়েছে, আর মুসলমানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জাতি নূর বানাইছে, আল্লাহর অংশ বানাইছে। দুটা এক জিনিস, দুটাই শিরক। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আব্দ, আল্লাহর গোলাম, তিনি আল্লাহর জাত নন। এই জন্য আল্লাহ পাক এই কথাটা বলছেন যে যারা বলে থাকে যে আল্লাহ হলেন তিনজনের একজন, এটা কুফরি কথা। ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাহ হলো মাত্র একজন, মাবুদ হলো সত্যিকারের মাবুদ হলো একজন, সত্যিকারের মাবুদ হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর বাকি যত মাবুদ আছে এগুলো সব নকল, দুই নম্বর বেজাল মাবুদ, বাতিল মাবুদ। ওয়াইল্লাম ইয়ান্তাহু আম্মা ইয়াকুলুনা লায়ামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, রাব্বুল আলামিন বলেন এই সকল কুফরি কথাবার্তা থেকে যদি তারা বিরত না হয় তাহলে এই সকল কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। শিরককারীদের জন্য আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সকল গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারাই সকল শিরক থেকে কেন তাওবা করে, ইস্তিগফার করে তারা ফিরে আসে না? ওয়াল্লাহু গাফুরুর রহিম, শিরক করে যদি কেউ ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন কে সে গাফুর হিসাবে পাবে, রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ, শিরক করার পরে যদি কেউ তাওবা করে, ইস্তিগফার করে জীবিত অবস্থায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাল মাসীহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসা ইবনে মারইয়াম শুধু আল্লাহর একজন রাসূলই ছিলেন। কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার আগে আর কত রাসূল অতিবাহিত হয়েছেন। ওয়া উম্মুহু সিদ্দীকা, তার মা মারইয়াম আলাইহিস সালাম হলেন একজন সিদ্দীকা নারী। কানা ইয়াকুলানা আত-ত্বাম, মারইয়ামও খাবার খাইতেন, ঈসা ইবনে মারইয়ামও খাবার খায়, আল্লাহ তো কোনো খাবার খান না। যদি এরাও আল্লাহ হইত তাহলে তো এরা কোনো খাবার দাবার খাইতো না। দেখবেন আমাদের সমাজে অনেক ভাই বিভিন্ন লোকের কাছে গিয়ে এটা চায়, ওটা চায়, এটা চায়, বিভিন্ন ওলিদের কাছে গিয়ে, অথচ ওই ওলি নিজেকে নিজেও কিছু দিতে পারে না। ওই ওলির দিকে লক্ষ্য করে দেখবেন অসুস্থ হলে তিনি ইউনাইটেড হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, বড় বড় হসপিটালে গিয়ে ভর্তি হয়ে থাকে। তাহলে যিনি নিজের রোগ নিজে ভালো করতে পারে না, নিজের বিপদ নিজে দূর করতে পারে না, তিনি আবার আমার আপনার বিপদ কেমনে দূর করে। মানুষ এত বোকা এটাও বুঝে না যে সে তার নিজের বিপদ নিজে দূর করতে পারতেছে না। প্রত্যেকটা মানুষ চাইছে যৌবন কাল অব্যাহত থাকুক, কিন্তু ওই আল্লাহর ওলি নিজের যৌবন কাল নিজে ধরে রাখতে পারে না, নিজে বুড়া হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, নিজেরে নিজে কন্ট্রোল করতে পারার তার কোনো ক্ষমতা নাই, সে আমাকে আপনাকে কি দিবে। কিন্তু এই সোজা অঙ্কটা অনেক ভাই বোন বোঝে না, তাদের কাছে যায় কিছু পাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন মারিয়াম এবং ঈসা ইবনে মারিয়াম দুইজনেই খাবার খায়। انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون رب العالمين বলেন লক্ষ্য করে দেখো আমি কেমন করে তাদেরকে আমার নিদর্শন বানিয়ে দিলাম, এরপরে আরো লক্ষ্য করে দেখো কেমন করে তারা বিভিন্ন দিকে ফিরে যায়। তোমরা লক্ষ্য করে দেখো যে এদেরকে আমি আয়াত বানাইছি, আবার কিছু মানুষ এই আয়াত দেখার পরে তারপরেও তারা অন্যদিকে ফিরে যায়। রাসূল আপনি জিজ্ঞাসা করুন আল্লাহকে বাদ দিয়ে তোমরা এমন মাবুদের ইবাদত কেন করো যে তোমাদের ক্ষতিও করতে পারে না তোমাদের উপকারও করতে পারে না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলতেছিলেন ইন্নাকা হাজারুন লা তাদুর ওয়া লা তানফাউ, ও পাথর তুমি দুনিয়ার কোনো মানুষের উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না। আমি যদি আমার রাসূলকে না দেখতাম তোমার মধ্যে চুম্বন দিতে, আমি আমার জীবনেও কোনোদিন তোমার ভিতরে চুম্বন দিতাম না। তাহলে যে জিনিস আমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না, সেই জিনিস আমার ইবাদত পাইতে পারে না। ওয়াল্লাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। কুল ইয়া আহলাল কিতাব, রাব্বুল আলামিন বলেন হে আহলে কিতাবেরা লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, খবরদার খবরদার দিনের ব্যাপারে অন্যায় ভাবে তোমরা সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কাওমিন, আর তোমাদের কাওমের মানুষের হাওয়ার আত্তাবা করিও না, মানুষের মনের পূজারি হইও না, মানুষের মন যা চায় তা করিও না। কদ দাল্লু মিন কাবলু ওয়া দাল্লু কাসীরান ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, তারা ইতিপূর্বে নিজেরা গোমরা হয়েছে, অনেক মানুষকে গোমরা করেছে, নিজেরা সহজ সরল সিরাতে মুস্তাকিম থেকে গোমরা হয়ে গেছে। অর্থাৎ শিরক এমন এক বিষাক্ত জিনিস যে কারণে নিজে গোমরা হয়, জাতি গোমরা হয়, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয় না। এজন্য ইমানটা হইতে হবে কি রকম, শিরক মুক্ত তাওহিদি ইমান। আমার সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের সবাইকে তাওহীদি ঈমান গড়তে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।